الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. সূরা নূরের 30 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করলাম, যাতে রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল লিল মুমিনিনা, আপনি মুমিনদেরকে বলুন, বিশেষ করে মুমিন পুরুষদেরকে, কারণ এখানে পুরুষ লিঙ্গের ব্যবহার হয়েছে আর পরবর্তী আয়াতে নারীদের কথা উল্লেখ হয়েছে, ওয়াকুল লিল মুমিনাত। অতএব এখানে পুরুষেরাই উদ্দেশ্য, এটাই সুনিশ্চিত। রব বলছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখ সংযত রাখে, নিয়ন্ত্রণে রাখে। ওয়াইহফাযু ফুরুজাহুম, আর নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। ذلك أزكى لهم, এটা এরকম করলে তাদের মন বেশি পবিত্র থাকবে, পাক থাকবে। তাহলে চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যদি করে তাহলে এই অবস্থায় তারা বেশি পাক থাকবে, গুনাহ খাতার থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ, যেসব কাজ করলে গুনাহে লিপ্ত হবে রব্বুল আলামিন সে প্রতিবন্ধ করে দিয়েছেন। গুনা থেকে বাঁচার উপায় হচ্ছে, বিশেষ করে জিনা ব্যভিচার থেকে বাঁচার উপায়, চোখের হেফাজত। চোখ দিয়ে দেখলেই তারপরে আকর্ষণ সৃষ্টি হয়, তারপরে কুকাজে মানুষ এগিয়ে আসে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে আল্লাহ তাদের কারজাদি সম্পর্কে পরিপূর্ণ খাবির, পরিপূর্ণ জ্ঞাত। আল্লাহ সব জানেন, সুবহানাহু ওয়া তাআলা। আপনি কোথায় আছেন, একা আছেন না মানুষের সাথে রয়েছেন, কারো সাথে রয়েছেন, সব আল্লাহ দেখছেন, সুবহানাহু ওয়া তাআলা। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা আমরুম মিন আল্লাহ তাআলা লিল মুমিনিনা বিগাদ্দিল বাসর আম্মা হারাম আল্লাহ فلا ينظر الا اذا وقع البصر فجاه فان حصل هذا فليصرف بصره عنه سريعا. এই জায়গায় রব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, মুমিনিনগণ যেন তাদের চোখের হেফাজত করে, চোখ সংযত রাখে আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন তা থেকে। অতএব মুমিন সেদিকে তাকাবে না যেদিকে দেখা নিষেধ করেছেন রব্বুল আলামিন। তবে বাই চান্স যদি চোখ পড়ে যায় তাহলে সাথে সাথেই দৃষ্টি ফিরিয়ে নেবে। যেভাবে সহি মুসলিমে রয়েছে, জারির বিন আবদুল্লাহ আল বাজলি রাদিয়াল্লাহু আন, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি খুব সুন্দর ছিলেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার দিকে তাকাতেন তখনই তিনি মুচকি হাসি দিতেন। হঠাৎ যদি চোখের দৃষ্টি পড়ে যায়, এ ব্যাপারে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। ফাআমারানি আন আসরিফা বাসারি, তখন তিনি আমাকে নির্দেশ দিলেন আমি যেন দৃষ্টি ফিরিয়ে রাখি। অন্য ফরমেসে ইসরিফ বাসারাক, তোমার দৃষ্টি ফিরিয়ে রাখো, চোখ পড়ে যায় সাথে সাথে ফিরিয়ে দাও অন্যদিকে। এজন্য অন্য রেওয়ায়েত এসছে, যে রওয়ায়েতটি মুসনাদ ইমাম আহমদ আবু দাউদ, তিরমিজি, নাসাই বর্ণনা করেছেন। আর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাসানুন সহীহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইয়া আলী, লা তুতবি'ন নাযরাতান নাযরা ফইন্ন লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, আর আলী কে বুঝতে পারছ? আলী তো চিনেন, আমাদের মতো লোক নাকি? তার কত ইজ্জত, সুবহানাল্লাহ। আলী ফিল জান্নাহ, আলী কোথা? জান্নাতে। আর চার খোলাফায়ে রাশিদিনের একজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, ঠিক না? ঠিক, মেয়ের জামাই কিনা? তাহলে আপন চাচাতো ভাইকে বিয়ে দিয়েছেন তার মেয়েকে। চাচাতো ভাই আপন ভাই নয়, কিন্তু চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দেওয়া যায় কিনা? অনেকে প্রশ্ন করে, না যায় যদি হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন কেন? তাহলে আমাদের দেশে একটা প্রচলন রয়েছে, কোন রকম যদি দাদা হয়ে যায় আর বিয়ে হবে না, ঠিক না? কোন রকম ফুফু চাচা মাভি এটা হয় না। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাইকে বিয়ে দিয়েছেন তার নিজের মেয়েকে। তার নাম কি বলেন আপনারা? সবাই জানেন তো? আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, মাশাআল্লাহ। এই আলী কে বলেছেন, লা তুতবি'ন নাযরাতান নাযরা, একবার দৃষ্টি পড়লে আবার দৃষ্টি ফেল না, কারণ ফা ইন্না লাকাল উলা, প্রথমবার দৃষ্টি পড়া এটা তোমার পক্ষে, ওয়া লাইসা লাকাল আখিরা, আর দ্বিতীয়টা তোমার বিপক্ষে। তার মানে কি হলো? তোমার প্রথমবার যে দৃষ্টি অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে পড়ে গেছে, তাই না? অতএব গুনা নেই, একবার পড়েছে আবার যদি তাকাও তাহলে কি হবে? গুনা হবে। কিছু মানুষ দেখা যায় এরকম, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন, একবার চুপ পড়েছে তাকিয়ে আছে, সাথে সাথে চোখের হেফাজত করবেন। বুরকা পড়া থাকলো, কারণ নারী হয় নারী আর পুরুষ হয় পুরুষ, ভাবভঙ্গি তার, আপনি যদি এরকম দৃষ্টি দেখেন তাহলে কি হবে? মনে আরো কুপ্রভাব আসতে পারে, খারাপ কিছু সৃষ্টি হতে পারে, শয়তান মজুদ। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, তিনি প্রশ্ন করার পর যে একবার দৃষ্টি পড়লে আবার তাকাও না, তাই না? আর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, একবার পড়ে গেলে আবার দ্বিতীয়বার খবরদার দৃষ্টি ফেলো না, কারণ প্রথমবার তোমার পক্ষে আর দ্বিতীয়বার তোমার বিপক্ষে। আল্লাহ আমাদের হেফাজত করুন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আরেকটি রিওয়ায়াত বর্ণনা করেছেন, বলছেন ওয়াফি সহীহ عن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والجلوس على الطرقات تمرا راستا گٹے بوشاتے کے دورے تھاکو مانوشی چلا چل لیر پوتھے بوشارا قالوا ارتد صحابے کرام بلن يا رسول الله لا بد لنا من مجالسنا نتحدث فيها হে আল্লাহ রসুল, আমাদেরকে অবশ্যই বসতে হয়, একটু কথাবার্তা বলি, বসি স্বাভাবিক, সাধারণত মনোরঞ্জনের জন্য একটু বসতে হয়, কথাবার্তা বলতে হয় না, সবসময় আপনি পড়বেন না, বসে থাকবেন, হবে নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রকম তামাশা করেছেন, নিয়মতান্ত্রিক, কথাবার্তা বলবেন, একদম খামোশ হয়ে বসে থাকবেন না। তাই কিছু মানুষ এরকম করে না, আমি কারোর সাথে কথা বলবো না, হ্যাঁ দাদা, এটা হচ্ছে ওটাকে আমরা যদি বলি খামোশি চিল্লা হতে পারে, আওয়াজ মিললাম তোমাদের মুখ বন্ধ। আমি ছোটবেলায় একটা লোককে দেখেছিলাম, বয়স্ক মুরব্বী, আমি কি বলছি তিনি আমাকে এরকম মুখ দিয়ে বলছেন না, আমি বলেছি তুই কথা বলে, আজকে দেখি কথা বলছে না, সেরকম ইশারা ইশারা করছে। এটা জায়েজ না জায়েজ? না জায়েজ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। সে বলছে আমি হাসি টাসি দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি হাসতেন কিন্তু মৃদু হাসি। একবার দুইবার এরকম হয়েছে দাঁত বের হয়েছে খুব অল্প সময়। সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিতেন, মুচকি হাসি, স্মাইল করে বলছেন শুয়ে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হাসতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাঝে মধ্যে এরকম দাঁত বের হয়েছে, এরকম হয়েছে, সাধারণত মুচকি হাসি দিতেন। তাহলে হাসি তো আছে, তুমি একদম বন্ধ কিরকম হবে? তুমি বলো আমি আল্লাহকে ভয় করি, এরকম কিরকম হতে পারে আল্লাহকে ভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া? নবী করিম ছাড়া কোন পথে আল্লাহর ভয় হয় না, সে পথেই হবে আল্লাহর ভয় যে পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাই কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহকে ভয় করে দুনিয়াদারি ছেড়ে দেয়, বৈরাগ্য জীবন অবলম্বন করে, সন্ন্যাসিতা, সন্ন্যাস জীবন। ওটা খ্রিস্টান এখনো পর্যন্ত মজুদ সন্ন্যাসী হয়ে পড়ে, নাউজুবিল্লাহ দারিক। আমরা এরকম না, দুনিয়া আখরাত সব নিয়ে আমাদের চলতে হয়। আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নিয়েই ছিলেন, বিয়ে শাদী করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চাকুরি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, যুদ্ধ করেছেন, সেনাপতি ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে, পরিবারের লোকজন যে কাজ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাদের সহযোগিতা করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কাজই করেছেন, বড়াই করতেন না। কিন্তু একটা মানুষ যে সব করবে সে তো না, এটা হচ্ছে আদর্শ, তিনি দেখিয়ে দিয়েছেন আমি এটাও করতে পারি, এটাও করতে পারি, সবই করা ঠিক আছে। আম্বিয়া কেরাম আলাইহিম সালাম সবাই কাজকর্ম করেছেন, ও আলান্না লাহুল হাদি, দাউদ আলী ইসলামের জন্য রব্বুল আলামিন লৌহকে নরম করে দিয়েছিলেন, এই জন্য তাকে আপনারা হাদ্দাদও বলতে পারেন, সুবহানাল্লাহ। আম্বিয়া কেরাম আলী ইসলাম, জাকারিয়া আলী ইসলাম নজ্জার ছিলেন, নজ্জার কাকে বলে কি বলেন আপনারা, কাঠমিস্ত্রি, ওয়াল্লাহ মুমতাজ, আলহামদুলিল্লাহ, হালাল কামাই। আবার যারা ক্লিনিং করে নেই, তাহলে নবী করিম সাল্লাম ঘরে যে তার কানে কোনো ফি মিহনতি আহলিহি এসেছে, ঘরে সাধারণত মহিলারা ওগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করেন কিনা, তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার পরিবারের লোকজনের সাথে যে কাজ করতেন, এটা কি কাজ করতেন বলেন তো? সবকিছু তো অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সিলতেন, কাপড় সেলাই করতেন, মহিলারা করেন, যেহেতু তিনি ঘরে মহিলাদের কাজ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানে ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, আহল আহল মানে পরিবারের লোক, কোন কাজে হালাল কামাই করবেন এতে লজ্জার কিছু নাই। কিন্তু সব যে আমি যে সবই কাজ করতে পারবো এটা হবে নাকি? এটা আরেকটা, এটা আরেক কথা। কিন্তু একজন এই কাজ করেছে তাকে তুমি তুচ্ছ ভাবো না, বলো আলহামদুলিল্লাহ, যদি সে এই কাজ না করতো তাহলে তোমার কি অবস্থা হতো? আর যারা এই জায়গায় বলো দিয়ে মিউনিসিপ্যালিটির ক্লিনিং এর কাজ করে যাচ্ছে, তাদেরকে দেখবেন তাদের পৃষ্ঠে বর্তমানে লিখা থেকে সদিকুল বিয়া দেখেছেন, নতুন করে এই বছরই শুরু হলো, এভাবে নিয়ে যায় দেখা যাচ্ছে সদিকুল বিয়া মানে পরিবেশ বন্ধু, সুবহানাল্লাহ। কারণ এরা যদি এই কাজ না করে তাহলে এই এলাকার পরিবেশ ঠিক থাকবে না, থাকবে কি বলেন? অবস্থা কি হবে? ও বস সব জায়গায় এরকম ময়লা এরকম করে থাক, দেখবেন কালকে আপনি বের করে ধরতে পারবেন না, পরিবেশ দূষণ হয়ে যাবে, রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে, সত্য না মিথ্যা? তাই এদের মতো বড় বন্ধু আর কে হতে পারে যারা হচ্ছে সদিকুল বিয়া আর পরিবেশ বন্ধু, সুবহানাল্লাহ। আপনি তো খুবই সুন্দর মাশাআল্লাহ কোয়েস, ওর থেকে ওখান থেকে বের করে দিলেন, ও নিয়ে যাচ্ছে, আর মজুদ বলো দিয়ে লোক সহ। কিন্তু খেয়াল করুন, ওরা যদি আজ বন্ধ করে দেয় কাজ, তাহলে তুমি চলবে কিরকম? আচ্ছা, ওই চিত্রের আরেকটা আমি বলেছিলাম উদ্দেশ্য, এখানে হাদিস থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা রাস্তাঘাটে বসো না, এর থেকে দূরে থাকো, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো বসতেই হবে, মজলিস মজলিস তো থাকবেই, কিছুটা আশা অবশ্যই এরকম থাকে, একটু কথাবার্তা বলি, গল্প গুজব করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন আবাইতুম ফাআতুত তারিক হাক্কাহু, তোমরা যখন আমার কথা মানলে না, কিন্তু এই যে মানলে না, সব জিনিস মানান আমার ওই নির্দেশ অমান্যের ব্যাপার না, কথা বলছেন এটা নির্দেশ অমান্যের ব্যাপার না, সবই কোন নির্দেশ না, কারণ তারা পেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের থেকে পরামর্শ শুনতেন, নিতেন কিনা, এটা একটা পরামর্শের মতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআতুত তারিক হাক্কাহু, তোমরা যখন এটা করতে পারবে না, তাহলে রাস্তার হক আদায় করতে হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওয়ামা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল রাস্তার হক কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদ্দুল বাসারি, চোখ বন্ধ রাখা, চকুর হেফাজত করা, চক্ষুর চক্ষুর হেফাজত, চক্ষু সংযত রাখা। আরেকটা ওয়াকাফুল আযা, মানুষকে কষ্ট না দেয়া, কাউকে কষ্ট না দেয়া। উনি তো এখানে বলেছেন কাফুল আযা, শুধু মানুষ বললে এটা হবে না, তর্জমাদার তাই না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কষ্ট দেয়া থেকে বিরত থাকা। তাই এখানে সব সামিল, কোন প্রাণীকে কোন বস্তুকে তুমি কষ্ট দিবে না, আমভাবে রেখেছেন। তাহলে যদি সাধারণত কোন প্রাণীকে কষ্ট দেয়া না জায়েজ হয়, তাহলে মানুষকে কষ্ট দেয়া কি জায়েজ হতে পারে? ওয়াকাফুল আযা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি ওয়াকাফু আযান নাস, বলেননি, বলেছেন ওয়াকাফুল আযা, শুধু মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত, এটা বলেননি, বলেছেন কষ্ট দেয়া থেকে দূরে থাকতে হবে। কাকে কষ্ট? ব্যাপক। আচ্ছা দেখুন, একটা মহিলা জাহান্নামে গেল একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, ঠিক না? ঠিক, জানেন তো সে কি করেছে, ওই বিড়ালকে বেঁধে রেখেছে, মাটির কীট পতঙ্গ খেতে দেয়নি, আর এই অবস্থায় সে মারা গেছে, যার ফলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। আর আরেকটা লোক কূপে গেল পানি পান করল, তৃষ্ণা পেয়েছিল, গেল কূপে নিচে নেমে পানি খেয়ে উপরে উঠল, উপরে উঠে দেখছে কুকুর জিব্বা দিয়ে মাটি চাটছে। সে বলল যেরকম আমার আগে তৃষ্ণা পেয়েছিল ওইরকম ওই কুকুরটারও তৃষ্ণা পেয়েছে, তাই নিচে কূপে নেমে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা ভরে পানি তুলে কুকুরটাকে পানি খাওয়ালো। সুবহানাল্লাহ, দেখুন তো কিরকম হয়েছে, কুকুরকে পানি খাওয়ালো। এবার রব্বুল আলামিন বলেন দেখো আমার বান্দা আমার একটা প্রাণীর উপর একটা সৃষ্টির উপর এরকম রহম করেছে, হ্যাঁ, আর আমি হচ্ছি আরহামুর রাহিমিন, আমার বান্দা যদি একটা কুকুরের উপর এরকম রহম করতে পারে তাহলে আমি তো আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন তখন তার শুকরিয়া আদায় করলেন আর তাকে মাফ করে দিলেন আর তাকে জান্নাতে দাখিল করলেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? তাহলে কাফুল আযা, অন্যদিকে কাফুল আযা, মানুষকে কষ্ট দেয়া, মানুষকে নিয়ে ব্যঙ্গচিত্র করা, একটা সাধারণ আত্মভোলা মানুষ দেখা যায়, সম্মানের সমান হয় না, নির্বুদ্ধির মতো লোক আছে না, তাকে পেয়েছে ওকে নিয়ে হাট্টা ঠাট্টা বিদ্রুপ, ওকে ধাক্কা ধাক্কি এইরকম করে কিনা, সব হারাম, জায়েজ না। ওয়াকাফুল আযা, এবারে যদি কোন মহিলা যায় সামনে দিয়ে আর তুমি তাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করো, তাহলে কি অবস্থা হবে? হারাম ওয়াকফুল আদা। তাই আপনারা ইভটিজিং বলেন যাই বলেন সব হারাম। আর ইভটিজিং এর উদ্দেশ্য অন্যটা, এটা সগীরা নয় বরং কবিরা গুনাহ। ওয়াকফুল আদা, কোন মানুষকে কষ্ট দেয়া যায় না। এবং মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো বা কথিত ইভটিজিং, ওইটা কিনা কশিন কালো জায়েজ না, হারাম হারাম হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়াকফুল আদা, কিন্তু এই হাদিসে রাস্তার হকের মধ্যে প্রথমেই উল্লেখ করেছেন চুকের হেফাজত, তাই না? চুকের যদি হেফাজত করে তাহলে মানুষকে কষ্ট থেকেও সে বিরত থাকতে পারে। ওয়াকফুল আদা। আর আরেকটা রাদ্দুসসালাম, সালামের জবাব দেয়া। আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। সালামের জবাব, এটা হচ্ছে রাস্তার হক। আপনি শুধু গল্পই করছেন, কেউ সালাম দিলে সালামের জবাব দেন না, অথবা দেখছেন ওইটা আর কি, ওইটা তো স্বাভাবিক লোক, সালামের জবাব দিতে হয় না। হ্যাঁ এদিকে আস, এক রিয়াল দিয়ে দিন, সালামের জবাব নেই। হলো যাইজ না যাইজ? সে বলছে আসসালামু আলাইকুম, সালামের জবাব দিবেন। সালামের জবাব দেয়া ওয়াজিব। وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا وَرُدُّوهَا وَرَدُّ السَّلَامِ আরেকটা وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ, সৎকাজের আদেশ, আদেশ করবে। কিন্তু আমাদের মধ্যে তো এই জিনিস নেই তো, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ নাসাল আল্লাহ আসসালাম তোমার আফিয়া, আল্লাহ হেফাজত করুন। শুধু বাজারে আসলেন চক্কর দিন, এটা যথেষ্ট না, মানুষকে ভালো কাজের নির্দেশ দিবেন। আর অন্যায় আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করা, এটা তো নাই আছে কিনা আল্লাহ আলাম, হিসেব করে দেখুন তো আছে কি। আমার বিল মারুফই নেই, দিল্লাহি আনিল মুনকার কোথায়? তাই আমরা নিজ নিজ সাধ্য মোতাবেক আমার বিল মারুফ করি, নাহি আনিল মুনকার করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো এই জায়গায় এই হাদিসটি উল্লেখ করে ওই যে রব্বুল আলামিন বলেছেন قل للمؤمنين يغضوا من ابصارهم, তুমি মুমিন পুরুষদের বলে দাও তারা যেন তাদের চোখ সংযত রাখে। এর ব্যাখ্যা পেশ করছেন এইসব হাদিস, বলছেন قال بعض السلف النظر سهم سم الى القلب, দৃষ্টি, দৃষ্টি পড়লে এমন একটা তীর, আর سهم سم, النظر سهم سم الى القلب, এটা হচ্ছে এমন একটা তীর যার মধ্যে বিষ মিশ্রিত। যে বিষ মিশ্রিত তীর হচ্ছে যেটা মনে পড়ে, আর এটা বাস্তব। প্রথমে দৃষ্টি পড়বে, তারপরে কুচিন্তা জাগবে, তারপরে আসল কাজ। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হেফাজত করুন। এজন্যই গাদদুল বাসার, চোখ সংযত রাখার নির্দেশ দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এমন কিছু দেখবে না, এর দ্বারা বোঝা গেল শুধু নারীর দিকে তাকাবো তাকানো নয়, এমন কিছু দেখবে না যা কিছুর দিকে তাকালে তার মনে অন্য ভাব সৃষ্টি হতে পারে, ঠিক না ঠিক ভাই? আপনি দেখলেন একটা ছবি, সাধারণ একটা ফটো, নাউজুবিল্লাহ, মহিলার ছবি দেখছেন কি অবস্থা বর্তমানে, ফেসবুক দেখেন আর যাই করেন, আপনি সব মানুষ তো সমান হয় না, আপনার বন্ধু হয়তো দোষে যা, একটা হয়তো অনেকটা হয়তো ভালো, ভালো লোকের সংখ্যা কম তাই না, হবিদের সংখ্যা বেশি। এমন উলঙ্গ ছবি দেয় যেগুলো মানে ইমান থেকে আপনাকে সরিয়ে দেওয়ার বিশেষ কারণ হয়ে দাঁড়ায় ওইসব ওইসব ছবি। সাধারণ ছবি যদি এরকম হয় ঠিক না, তাহলে ওগুলো কিরকম হবে? কারণ দৃষ্টির সাথেই নির্ভর করে, দৃষ্টির সাথে নির্ভর। এখানে আপনি বলবেন না আমি একদম আল্লাহর ওলি, আমার মনে দিক সেদিক যায় না, আমি দেখলাম মুশকিল হয়, এরকম কিছু লোক আছে না? ভন্ড শয়তান খবিস, একসাথে মিলেমিশে নর নারী মিলেমিশে নাচছে, বলে যে আমাদের মন পাক, তাইলে অসুবিধা নেই। আছে না ওই দুর্গাগুলিতে যেসব উরুষ হয় তাতে এরকমই হয়, নারী পুরুষের অবৈধ মেলামেশা আর নাচানাচি হচ্ছে, বলে আমাদের জন্য ঠিক আছে কারণ আমরা মারিফত পর্যন্ত পৌঁছে গেছি, আমরা এরকম আমাদের মনে কুচিন্তা আসে না, অতএব আমাদের জন্য জায়েজ। বলে কিনা বন্ধুরা, হ্যাঁ দা শয়তান, এটা মুসলমান না খাফের? আমি বলি খাফের, ওই কাফের বললাম না আর কি, খাফের। আমি আমাদের দেশে ছোটবেলায় একজন আলিম ছিলেন, তিনি কাউকে যদি গাড়ি দিতেন বললেন খাফিরের বাচ্চা, খাফিরের বাচ্চা। আমি বললাম নিশ খাফির, কাফির বললেন না কেন? তিনি কাফির বললেন না, বললেন কি খাফিরের বাচ্চা। আমি পরে দেখি খাফর অর্থে হচ্ছে ঘাতক, খাফর অর্থ কি ঘাতকতা করা, তাহলে যে খাফির তার মানে সে ঘাতক, সরাসরি তাকে কাফির বলছেন না, বুঝতে পারছেন? তো আমি সরাসরি কাফির বলতে পারছি না বিশেষ দলিল ছাড়া, আল্লাহ আলাম সব তার সমান হয়তো তার ভিতরে থাকবে এই ইত্যাদি, কিন্তু সে হাফের মধ্যে তো সন্দেহ নাই, ঠিক না? সে কি হলো হাফের। আল্লাহ এদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন। ولذلك امر الله بحفظ الفروج كما امر بحفظ الابصار التي هي بواعث الى ذلك, বলছেন এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন যেরকম চুকের হেফাজতের কথা বলেছেন, কারণ চুকের যদি হেফাজত না থাকে তাহলে ওদিকে তোমাকে নিয়ে যাবে, তাই না? আসল কোনটা চুক। একবার বুঝে যায় নারীরা যে পর্দা করেন, নারীদের জন্য বিশেষ করে তাদের মুখমণ্ডল ঢাকাই উচিত। আপনারা কি বলেন? আমি দলিল পরবর্তীতে যখন আলোচনা করব আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে তখন আপনি বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আসল জিনিস, মানুষের মেইন সৌন্দর্য কোন জায়গায় বলেন তো? কোন জায়গায়? মুখমণ্ডল কিনা? আপনি বলবেন সব ঢেকে রাখুন, কিন্তু চোখ শুধু এটা চেহারা থাক, কি অবস্থা হবে? সাধারণত যুক্তিও বুঝে যায় মুখমণ্ডল ঢাকা জরুরি। তো এই বিষয়ে পক্ষে বিপক্ষের দলিল পরবর্তীতে আলোচনা করলে আসবে ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। বলছেন ওয়াহিফুল ফাওজি তারাতান ইয়াকুনু বিমানইহি মিনাজ জিনা, রব্বুল আলামিন যেরকম চুকের হেফাজতের কোন নির্দেশ দিয়েছেন ওই রকম নির্দেশ দিয়েছেন লজ্জাস্থানের হেফাজতের কথা, এর মধ্যে সন্দেহ নাই। তো বলছেন হিফজুল ফরজ, লজ্জাস্থানের হেফাজত দ্বারা কখনো কখনো উদ্দেশ্য হয় জিনা থেকে দূরে থাকা, এটা তো আমরা বুঝি, আর কখনো কখনো তার উদ্দেশ্য হয় চুকের হেফাজত করা। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন হিফজুল ফরজের মাধ্যমে যখন আসবে যে লজ্জাস্থানের হেফাজত করো, শুধু বাসায় আওরত বলে, কাটে বলে মহিলাকে আওরত, খুব সুন্দর ভাষা এটা। আওরাত মানে কি? এমন জায়গা যেখানে যাকে তুমি ঢেকে রাখবে, বুঝতে পারছেন? যাকে ঢেকে রাখবে তা হচ্ছে কি? আওরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল মাওরা আল মারআতু আওরা, মহিলা হচ্ছে আওরা, ঢেকে রাখার জায়গা। আল মারআতু আওরা, শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসকে সহি বলেছেন, আল মারআতু আওরা, মহিলা আওরাত, ঢেকে রাখার জায়গা। তবে আমাদের দেশে একটা পরিভাষা রয়েছে, যেমন আমরা বলি সত্রে আওরাত, বলেন কিনা বা সত্রে আওরাত বলেন কিনা? অনেকে মাদ্রাসায় বা আশপাশে মুসল্লি হলেই আমরা বলি সত্রে আওরাত, সত্রে আওরাত ঢেকে রাখতে হবে, ঠিক বলে কিনা? আচ্ছা, সত্রে আওরাত কোনটা আমরা বলি? যেমন সাধারণত লজ্জাস্থান বা আশপাশে যেগুলি নাবি থেকে তারা বলেন, সাধারণত পুরুষদের হাঁটু পুরুষ এরকম বলেন কিনা? হ্যাঁ, তারা বলেন কি, এটা সত্রে আওরাত, সত্রে আওরাত কি বলেন? এটা ঢেকে রাখার জায়গা, এরকম বলে থাকেন। তাহলে বাংলাদেশেও পরিবেশ রয়েছে আওরাত মানে এটা গোপন স্থান, এগুলো ঢেকে রাখতে হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক আও মা মালাকাত ইয়ামিনুক, তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো, তুমি তোমার স্ত্রী কিংবা প্রিয়তদাসীর মাধ্যমে নিয়মতান্ত্রিক। তাহলে একথা বলে তিনি এখানে বলছেন হেফজ কর, মানে লজ্জাস্থানে হেফাজতের কথা, দৃষ্টি, দৃষ্টির হেফাজত বলছেন। কাল কুল তুই আর রাসূল আল্লাহ সামনে, إذا كان القوم بعضهم في بعض، هي الله رسول، যদি লোকজন একসাথে একত্রিত থাকে, সব জায়গা পৃথিবীর সমান না। আপনারা জানেন বোম্বে সবচেয়ে পৃথিবীতে মনে হয় জনাকীর্ণ শহর হচ্ছে বোম্বে। আমাকে আমার কোন কোন ভাই বলেছেন, ছোট মোটো একই রুমে কয়েক তলা, বুঝতে পারছেন, মহিলা পুরুষ সব ওই জায়গায়। সুবহানাল্লাহ, যেদিন আমি একজনকে জিজ্ঞেস করলাম, তাহলে যদি এরকম হয় তাহলে বিয়ে শাদী হলে কি হয়? নতুন বলছেন, নতুন বিয়ে শাদী হলে ওরা একটু বাইরে চলে যাবে, পরে আসবে। তুমি তুমি সে এরকম বলছে। তো এখানে বলছেন, যদি একজন আরেকজন যদি থাকে, এরকম যদি হয়, বললেন ইন ইস্তাতাতা আল্লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা, যদি তুমি তোমার পক্ষে সক্ষম হয় যে তোমার লজ্জাস্থান কেউ দেখবে না, তাহলে সেজন্য না দেখে। মানে এরকম গোপনীয়তা অবলম্বন করে চলো, কেউ যেন তোমার লজ্জাস্থান না দেখে, তাই না? অতএব এখানে ইবনে কাসির এই হাদিসটি পেশ করে বুঝতে বলছেন যে লজ্জাস্থানের হেফাজত বলতে দৃষ্টির হেফাজত। তখন বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা আও ইযা কানা আহাদুনা খালিয়ান, আমাদের কেউ যদি একা একা থাকে, অ্যালোনলি একা কি আছে? কাল আল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু মিনান নাস, আল্লাহ তুমি যেভাবে মানুষকে দেখে লজ্জা করো, এর থেকে আরো বেশি লজ্জা করা উচিত কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ। অতএব কি বোঝা গেল? চোখের হেফাজতের কথা কিনা? তাই ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, লজ্জাস্থানের হেফাজতের অর্থ দুইটা, এক চোখের হেফাজত আর আরেকটা সরাসরি লজ্জাস্থানের হেফাজত। অন্য রিওয়ায়েত আছে সহিহ বুখারীতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনি আদম হাযহু মিন আয-যিনা আদরাক যালিকা লা মাহালা, আদম সন্তানের উপর জিনার অংশ লিখে দেয়া হয়েছে, সে নিশ্চয়ই নিশ্চিতভাবে সেই সে অংশ পাবে, নিশ্চয়ই পাবে, লা মাহালা। তাহলে এটা কি? যিনাল আইনাইনি নযর, নাউযু বিল্লাহি মিন যালিক, চোখের জিনা কোনটা? দেখা, চোখের জিনা দৃষ্টি ফেলা, তাহলে চোখের জিনিস আছে? আল্লাহ তুমি হেফাজত কর। অতএব রাস্তাঘাটে নারীর দিকে একবার চোখ পড়লে দ্বিতীয়বার তাকাতে নেই। আবার কেউ যদি যায় শুধু মহিলাদেরকে দেখা, কোন জায়গায় দেখা নাই, সৌদি সৌদি সব নিষিদ্ধ। হ্যালো আদা মার্কেট, ওখানে মানুষ বেশি আছে, আমি একটু উঁচু, কি অবস্থা হবে? সগিরা হবে না কবিরা হবে? এটা এটা সগিরা থাকবে, এটা কবিরা হয়ে যাবে, কারণ উদ্দেশ্য তার খারাপ। এরকম কিছু লোক আছে, ওষুধ লোক, কোনো কাজ নাই, এমনি চক্কর দেয়া বাজার। আপনি এত চক্কর দেবেন কেন? বাজার চক্কর দেওয়ার জায়গা নয়, বাজার হচ্ছে বিশেষ প্রয়োজনে আসার জায়গা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর কাছে মসজিদ, আর সবচেয়ে বেশি খারাপ জায়গা হচ্ছে আল্লাহর কাছে কোনটা? বাজার। পায়খানা বলেছেন? পায়খানা বলেননি, এই জিনিসটা খেয়াল রাখবে, পায়খানা বলা হয়নি। ان احب البقاء الى الله مساجدها وان ابغض البقاء الى الله اسواقها সবচেয়ে নিকৃষ্ট আর অপছন্দনীয় জায়গা রব্বুল আলামিনের কাছে বাজার, আর সবচেয়ে বেশি পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। আমি যেহেতু সময় শেষ হয়ে গেছে, ওই ব্যাখ্যা করব না। কেন বলা হলো পায়খানাকে কেন নিকৃষ্ট বলা হলো না, বাজার কেন নিকৃষ্ট? আমরা নিজেই বুঝতে পারি, কারণ বাজারে গেলে মানুষের কুকুজে লিপ্ত হয়ে যেতে পারে, তার মনটা খারাপ হয়ে যেতে পারে, আর ওইটা তো তার প্রাকৃতিক যে ডাক, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য সে যাচ্ছে। হ্যাঁ, আর তা আল্লাহ নির্দেশে পবিত্রতা হাজির করার জন্য যাচ্ছে, আর ওখানে যায় যদি একটু গলত পথে চলে যায় তাহলে সব নষ্ট করে দিবে, দিনও যাবে, দুনিয়া তো যাবেই, দিনও যাবে। নাসাল্লাহ সালামত আল্লাহ আমাদের হেফাজত করুন। আর বলছেন জিনাল লিসানান নুতক, জিব্বার জিনা হচ্ছে কথা। অনেক আছে অশ্লীল কথাবার্তা বলে, কিছুই বুঝে না দাদা, অশ্লীল মুখ দিয়ে শুধু গোপা, এটা গুনা। ওয়াজিনাল উযুনাইনিল ইসতিমা, কানের জিনা হচ্ছে শোনা। ওয়াজিনাল ইয়াদাইনিল বাতস, দুই হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা। জিনার রিজলাইনিল খুতা, দুই পায়ের জিনা হচ্ছে খুতা, পদক্ষেপ। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, আর মন ওইটা আকাঙ্ক্ষা, মনে তার কামনা বাসনা জাগে। ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন, ওয়াল ফারজু ইউসাদদিকু যালিকা আও ইউকাযযিবুহু, আর ফরজ অর্থাৎ তার লজ্জাস্থান, ওকে ভালো পায় ওর সত্যায়ন করে কিংবা তার তাকে মিথ্যা প্রতিপন্ন করে। একদম লাস্টে এইসব করার পরে যদি লজ্জাস্থানের ওই দিকে পড়ে যায় তাহলে এটা কি হচ্ছে? সরাসরি জিনা। আর যদি এর থেকে যদি বেঁচে যায় তাহলে কিন্তু রব্বুল আলামিন বলেছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা কবিরা গুনাহ থেকে যদি বাঁচো তাহলে আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কথা হচ্ছে, আমি যদি বলি না না আমি হাসুদা ওখানে যাব না, হবে হয়তো শয়তান এরকম বদ্ধমূল হতে পারে আপনার মনে, যার ফলে আপনি সরাসরি জিনায় লিপ্ত হয়ে যেতে পারেন। এই জন্য আমাদের কবিরা গুনাহ থেকে দূরে থাকা জরুরি, এর সাথে সাথে সগীরা থেকেও দূরে থাকা জরুরি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এইগুল এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর, ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন তার সংক্ষিপ্ত সংস্করণ থেকে বললাম। আয়াতটি কি? আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখ সংযত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, আর লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আজকা লাহুম, এটা যদি তারা এরকম যদি করে তাহলে এটা তাদের জন্য পবিত্র থাকার বড় কারণ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তারা যা করে তা পরিপূর্ণ রূপে ওয়াকিফ। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। আমাদের মনকে আল্লাহ পাক করে দিন। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আমিন। আমাদের মা বাবাকে মাফ করো। আমিন। সমস্ত মুসলমানদের মাফ করো। আমিন। তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আমিন। জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও। আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসী করুন। আমিন। দুনিয়ার মুসলমানদের উপর রহম করো। আমিন। আয় আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো। আমিন। আয় আল্লাহ মুসলমান রাষ্ট্রগুলির হেফাজত করো। আমিন। আল্লাহ তুমি আমাদের ইমান তাজা করে দাও, ইমান বাড়িয়ে দাও, ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও। কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদেরকে দান করা, সে দিয়ে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।